الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين، وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأهل بيته أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد، فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وضلوا كثيرا وضلوا عن سواء السبيل. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই পৃথিবীতে যত অশান্তি, তার মূল কারণ হল নিজেদের বাড়াবাড়ি। মানুষ যখনই মধ্যপন্থী থাকে, সমাজে শান্তি প্রশান্তি থাকে। যখনই কোনো মানুষ কোনো কারণ বসে সীমা অতিক্রম করে, তখনই সমাজে অশান্তি ঘটে। এটা মানুষের ক্ষেত্রে যেমন সত্য, পশু পাখির ক্ষেত্রেও ঠিক তেমনি সত্য। এজন্য আল্লাহ পাক জান্নাতি মানুষদের যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন, তার মধ্যে আমরা মূলত দুটা বিষয় দেখতে পাই। ইতিপূর্বে যে উম্মতগুলো ছিল, তারাও আহলুল কিতাব, কোরআন, এই তৌরাত এবং ইঞ্জিল ও জবুরের অধিকারী, আল্লাহর কিতাব তারাও পেয়েছিলেন। তাদের কাছে অসংখ্য নবী এসেছিলেন, কিন্তু তারা বাড়াবাড়ি করেছিল, অনেকে নবীদেরকে হত্যা করেছিল। এবং বিগত যুগের বিখ্যাত রসুল মুসা কলিমুল্লাহ, তাকে যে কষ্ট তারা কমরা দিয়েছিল, যে কষ্টের কথা আল্লাহ পাক নিজেই কোরআনে ব্যক্ত করেছেন। ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি, যখন মূসা তার কওমকে বলল, হে আমার কওম, লিমা তুযুনানি, কেন তোমরা আমাদেরকে আমাকে কষ্ট দিচ্ছ, ওয়াকাদ তাআলামুনা আন্নী রাসূলুল্লাহ, অর্থাৎ তোমরা জানো যে আমি আল্লাহর রসুল, ওয়াকাদ তাআলামুনা আন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি ভালো করে জানি, তোমরা ভালো করে জানো যে আমি আল্লাহর রসুল তোমাদের কাছে এসেছি, এরপরও তোমরা আমাকে কষ্ট দিচ্ছ কেন। এই কষ্ট দেওয়ার কথাটি আল্লাহ পাক নিজে ব্যক্ত করেছেন আমাদেরকে শোনার জন্য, কারণ তাদের বৌদ্ধিক কারণ ছিল যে তারা যাহালেকে বেয়ান্নম কানু এক ফুরুনা বে আয়াতিল্লাহে ও এক তুলুনা না বিয়া বেগারিল হাক্কে যাহালেকে বেমা আসা কানু আতাদুন। ইহুদিদের মকজুব হওয়ার পিছনে, অভিশপ্ত জাতি হওয়ার পিছনে কারণ ছিল, এই আল্লাহ বলছেন, তারা আসাও অবাধ্যতা করেছিল, তারা নবীদেরকে হত্যা করেছিল অন্যায়ভাবে, এবং তাদের কাজে কর্মে আতাদুম সবসময় তারা সীমা লঙ্ঘন করত। এজন্য আল্লাহ পাকের স্থায়ী গজবে তারা নিপতিত হয়েছে। বর্তমান পৃথিবীতে চোখ খুলে দেখেন, বিভিন্ন দেশে যত অশান্তির মূল কারণ কিন্তু নেতৃবৃন্দের বাড়াবাড়ি। যদি 1946 সালে বর্তমান বিশ্বের মোড়ল বলে পরিচিত রাষ্ট্রটি বাড়াবাড়ি না করত, তাহলে চোখের পলকে 2.5 লক্ষ মানুষ দুনিয়া থেকে হারিয়ে যেত না। লিটল বয় অ্যাটম বোমার আঘাতে নাগাসাকিতে যে ধ্বংসযজ্ঞ হয়েছে পৃথিবীর ইতিহাসে তার তুলনা বিরল। তার মাত্র 1 সপ্তাহ পরেই আবারও হিরোশিমাতে একই ধরনের বোমা নিক্ষেপ। এখন তার চেয়ে বহু গুণ শক্তিশালী বোমার অধিকারী বিভিন্ন দেশের নেতারা এখন তো উত্তর কোরিয়া আমেরিকার দিকে তাক করে বসে আছে, প্রত্যেকেই বোমা বানানোর প্রতিযোগিতায় মেতে আছে। পৃথিবীর অধিকাংশ মেধা এবং প্রতিভা এখন মানুষ হত্যার পিছনে ব্যয়িত হচ্ছে, কোটি কোটি ডলার অস্ত্রের পিছনে খরচ হচ্ছে, অথচ কোটি কোটি বনু আদম না খেয়ে মরছে, প্রতিদিন সকালে অভুক্ত হয়ে ঘুম থেকে উঠছে। বিভিন্ন দেশেই এর অসংখ্য নজির আপনারা দেখতে পাচ্ছেন। এমনকি যে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্রধারী দেশ আমেরিকা, তার সবচেয়ে বড় নগরী নিউ ইয়র্ক সিটিতে, যেখানে এখন পর্যন্ত 20% লোক বিলো স্টারভেশন লেভেল শুধু নয়, যারা রাস্তার ধারে ঝুপড়িতে বসবাস করছে আমাদের বাংলাদেশের মতো, এটা কি কল্পনা করা যায়? যুগে পার্শ্ববর্তী পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র বলে পরিচিত আমাদের পদ্মা মরুভূমি বানানোর আসামিজ রাষ্ট্রটি, মাশাআল্লাহ, তারা তো গণতন্ত্রের সবচেয়ে বড় প্রতিভূ, সেখানে শতকরা 77 জন মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে, অথচ পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটি এই রাষ্ট্রেই জন্মেছে। সবাই অ্যাটম বোম বানাচ্ছে, অন্যকে মারবে, পরিকল্পিত শত্রুকে মারবে, কিন্তু এমন অবস্থা হয়ে যাচ্ছে যে অ্যাটম বোম যে মারবে, শুধু অন্যেরা মরবে না, নিজেকেও মরতে হবে। মানুষের এই বাড়াবাড়ির পরিণামে সারা পৃথিবীতে চিরদিন অশান্তি হয়েছে। ইরাকে যে ধ্বংসযজ্ঞ হয়েছে শুধু একটা মানুষের বাড়াবাড়ির জন্য, সে মাশাআল্লাহ যুদ্ধ অপরাধী হয়নি, বিশ্বের সবচেয়ে ভালো মানুষ হিসেবে পরিচিত হয়ে বসে আছে, তা কিচ্ছু হয় না, অথচ 10 লক্ষ মানুষের হত্যাকারী সে, মিথ্যা একটা রিপোর্টের ভিত্তিতে। এমনি করে সমস্ত দুনিয়াতে চলছে ধ্বংসযজ্ঞ নেতৃবৃন্দের বাড়াবাড়ির কারণে। আর এটা ইহুদি নাসারদের স্বভাব, বাড়াবাড়ি করাটা। আর তাদের সেই ঘটনাটা আমাদেরকে শোনাচ্ছেন সূরা মায়দা 77 নম্বর আয়াতে, হে মুসলমান তোমরা যেন এরকম করো না। কুলিয়া আহল আল কিতাব, হে মোহাম্মদ বনু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলে দাও তোমার জনগণকে, এই আহলে কিতাবদের উদ্দেশ্যে বলো, মদিনা তোমরা ছিল ইহুদিরা, হে কিতাবধারীগণ, লা তাগলু ফি দীনিকুম, তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না, গায়রাল হক, যতটুকু হক ততটুকু ব্যতীত, ওলা তাত্তাবিউ আহাওয়া কওমিন কদ দাল্লু, পথভ্রষ্ট জাতির অনুসরণ করো না, মিন কবল, ইতিপূর্বে, এবং ফেরাউন, হামান, সাদ্দাত, কারুন, নমরৌদ, তারা যে সমস্ত অন্যায় অপকর্ম করে গেছে তোমরা তাদের অনুসরণ করো না। ওয়া আদাল্লু কাসীরা, তারা বহু লোককে পথভ্রষ্ট করে গেছে, ও দল্লু আন সওয়াই সাবিল, এবং তারা নিজেরা সরল পথ থেকে বিচ্যুত হয়েছে, সেই সমস্ত লোকদের অনুসরণ তোমরা করো না। কোরআনের মাধ্যমে মদিনার ইহুদিদেরকে আল্লাহ পাক এই আহ্বান জানালেন, তার রসুল ছেড়ে তাদেরকে পড়ে শুনালেন, তারা এগুলোকে গুরুত্বই দেয়নি, বরং তারাও পথভ্রষ্ট হয়েছে, বাড়াবাড়ি করেছে। পরিণামে কি হয়েছে আপনার ইতিহাস জানেন, যে মদিনার ইহুদিরা 3টা গ্রুপ ছিল, বনু নজির, বনু কায়নুকা আর বনু কুরাইজা, 3টা গ্রুপ, তাদের মধ্যে মুনাফিকি এত বেশি, এদের ছিল টাকা পয়সা সুদের ব্যবসা করত। মদিনার অরিজিনাল যারা সিটিজেন আউস এবং খাজরাজ, এই 2টা দলের মধ্যে সবসময় মারামারি লাগাই দেওয়াই ছিল তাদের কাজ। আর যে দল মজলুম হইত, হেরে যেত, সেই দলকে ওরা অস্ত্র দিত, টাকা দিত, সুদের টাকা, ওরা টাকা পেয়ে আবার এদের বিরুদ্ধে লড়াই শুরু করে দিত। এমনি করে টাকা দিয়ে দিয়ে, পিছন থেকে উস্কে দিয়ে দিয়ে এক অপর বিরুদ্ধে যুদ্ধ লাগাইত, নিজেরা কিন্তু যুদ্ধ যাইত না, যুদ্ধ গেলে যদি দু একটা মরে যায়, চালাক কত দেখেন, এটা হলো শয়তানের স্বভাব। কামাসালে শায়তন ইজ কল আল ইনসান উকফুর ফালাম্মা কাফারা কল ইন্নি বারি উম মিনকা ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ পাক শয়তানের চরিত্র বলছেন, এই লোকগুলো হল কামাসালে শায়তন, শয়তানের মতো। শয়তান কি করে? ইজ কল আল ইনসান উকফুর, শয়তান মানুষকে বলে কুফরি করো, কুফরি করো, কুফরিতে লাভ বেশি। তাহলে কুফরি করলে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, জেনা করা যাবে, সবই করা যাবে, অর্থাৎ কুফরি করে উসকে দেয়। ফালাম্মা কাফারা, যখন মানুষ কুফরি করে, কল ইন্নি বারি উম মিনকা, আমি তোমার থেকে মুক্ত, ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্ব চরাচরের প্রতিপালক আল্লাহকে ভয় করি। দেখছেন, শয়তান আল্লাহকে ভয় করে, ওর কাজ হলে উসকে দেওয়া। যারা সত্যিকারের মুসলিম তারা শয়তানের উস্কানিতে ভোলে না, আর যারা উত্তেজিত হয়ে পড়ে তারা উস্কানিতে ভোলে, ভোলে নিজেরা পথভ্রষ্ট হয়, অন্যকে পথভ্রষ্ট করে। কারণ কোন লোক তো একা যায় না, তার দশজনকে নিয়ে মরে। আল্লাহ এটা বলছেন আমাদেরকে সাবধান করার জন্য, থাকো ফাকানাত আকবাত হুমা আল্লাহ আন্নাহুমা ফিন্নারে, পরিণতিতে কি হবে? ও শয়তান নিজে জাহান্নামে হবে, আর যাকে সে প্ররোচিত করল সেও জাহান্নামে হবে। ফাকানাত আকবাত হুমা, শয়তান এবং শয়তানের তাবেদারী মানুষটা, আন্নাহুমা ফিন্নার, দুজনেই জাহান্নামে হবে। খালেদাইনে ফিহা, চিরদিন সেখানে থাকবে। অত এই বিষয়গুলো আল্লাহ পাক অত্যন্ত সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছেন, যাতে আমরা এগুলো না করি। কিন্তু আমরা কি এগুলো মানি? মানি না। যার কারণে মুসলমানরাও নিজেরা যুদ্ধ করেছে। একসময় এই মুসলমানরাই হযরত ওসমানকে হত্যা করেছে, একসময় এই বাড়াবাড়ির পরিণামে হযরত আলী নিহত হয়েছেন। এই ধরনের কোন মানুষ পৃথিবীর ইতিহাসে কখনো সৃষ্টি হবে না, যারা জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। সেই সব মানুষকে যে মুসলমানরা হত্যা করেছে, তারা কি ধরনের মানুষ হতে পারে বলেন? পৃথিবী থেকে এদের মতো তুলনীয় আর কোন মানুষ আর জন্মগ্রহণ করবে এই বিশ্বাসকে করতে পারে? প্রশ্নই ওঠে না। কোথায় হযরত ওসমান, কোথায় হযরত আলী, কোথায় তালহা, কোথায় জুবাইর, সবাই মুসলমানদের হাতে নিহত হয়েছে শুধু বাড়াবাড়ির পরিণামে। কোরআন হাদিসের ব্যাখ্যা সবাই যদি সমান জানত, তাহলে তো সাহাবায়ে কেরামত দরকার ছিল না। ছোট ছোট ছেলেবিলে বলে বসলো আলী কাফের হয়ে গেছে, কারণ মুয়াবিয়ার সঙ্গে যুদ্ধ হয়েছে। আল কাতল মকতুল কিলাহুমা ফিন্নার, দুটোই জাহান্নামী, তা আলী তো জান্নাতি, তাহলে আলীও কাফের হয়ে গেছে, সে কারণে মুয়াবিয়া যুদ্ধ করলো, বাস ওর ফতোয়া ও নিজে দিয়ে দিল। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারোর হুকুম মানে না, ও তো আলীর হুকুম মানে না। ওই যে সালিস বসাচ্ছে আবু মুসা আশারি, কোন সালিসের বিধান মানে না, আমরা কোরআন মানব, কোরআন নিয়ে চলব, দিল একটা লাগি। আর মানুষ তো বুঝতে পারেন, হুজুগি মাতাল সব জায়গায়, খালি বাংলাদেশে সব জায়গাতেই আছে, সব বেরিয়ে গেল। আলীর কাছে বলা হল, হে আলী, আপনার বিরুদ্ধে এ কথা বলা হচ্ছে যে আপনি কোরআন বাদ দিয়ে সালিস মেনেছেন কেন? দুই ভাই যুদ্ধে ঝগড়া করে তৃতীয় একজন ব্যক্তি সালিস হবে না? সব জায়গায় নিয়ম আছে, মুসলমান হোক অমুসলমান হোক, সব জায়গায় নিয়মটা আছে। সেইটাই করা হয়েছিল আবু মুসা আশারি এবং আমরুল আজ দুই পক্ষের দুজনকে দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল, এনারা যেটা সালিস মধ্যস্থতা করবে সেটা আমরা উভয় পক্ষ মেনে নেব। এই কথাটা হয়ে গেল না, কুফরি কথা হয়ে গেল। আল্লাহর কোরআন থাকতে তুমি কেন মানুষকে সালিস মানলে? এটা কোনো যুক্তি হলো? কোরআন কি কথা বলে? আল্লাহর বান্দা আলিয়া কি বলবেন? উনি জবাব দিলেন, কালেমাতুন হাক্কুন উরিদা বিহা বাতুলুন লা বুদ্দা ফি ইমারাতিন বিররাতান কানা আও ফাজিরাতিন। ওরা কথা ঠিকই বলেছে কিন্তু ব্যাখ্যা ভুল করেছে। নেতৃত্বে অবশ্যই নেককার মানুষও আসে, বদকার মানুষও আসে। নেতৃত্বে সবসময় ফেরেশতা আসে না। আমি ইচ্ছা করলেই যে নেতা ভালো হবে এটা হবে না, এটা আল্লাহর বিধান। অনেক সময় বদকার লোকও নেতৃত্বে আসে। যখন ফেরাউন সম্পর্কে তার কম বলেছিল মুসাকে, হে মুসা, তুমি আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি, তুমি আসার পরও নির্যাতিত হয়েছি, তা তুমি এসে লাভটা কি হলো নবী হয়ে? মুসা বলেছেন, দেখো, এ দুনিয়ার মালিক হল আল্লাহ, তিনি যাকে খুশি দুনিয়ার মালিকানা দান করেন। অতএব তোমরা সবর করো, আল্লাহকে দোয়া করো, রব্বানা লা ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ তুমি আমাকে আমাদেরকে তোমার রহমতের দ্বারা এই জালেম কওম থেকে মুক্তি দান করো। তোমরা এই দোয়া পড়ো, আমরা বলে কি বলতাম, লাঠি ধরো, লাগাও, মিছিল করো, লং মার্চ করো, তাই বলতাম না? আর মুসা কি বললেন, যে না আল্লাহ কা দোয়া করো, এই দোয়া পড়ো, দোয়া শুরু হয়ে গেল, আল্লাহ দোয়া কবুল করলেন, মুসা ডুবে, এই ফেরাউন ডুবে ধ্বংস হয়ে গেল। এজন্য তো আমরা বলি হাজারো মানুষের চিৎকার ধ্বনির চাইতে একজন ইমানদার মানুষের কুনুতে নাজিলা অনেক অনেক বেশি গুণ শক্তিশালী। আল্লাহ রসুল নিজে দেখিয়ে গেছেন, 70 জন কারিকে হত্যা করেছে, তখন আল্লাহ রসুল মদিনার শক্তিশালী একজন নেতা, ইচ্ছা করলে তিনি, যিনি বদর বিজেতা, যিনি খন্দক বিজেতা সেনাপতি, তিনি ইচ্ছা করলে ওই 70 জন মানুষকে হত্যাকারী কওমে রাইলে জাকমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারতেন, তা তিনি করেন নাই। তিনি বললেন সবাই কুনুতে নাজেলে পড়ো, এক মাস ব্যাপী কুনুতে নাজেলে পড়লেন। ইতিহাস আমাদের সামনে ভাসতেছে না? যাই হোক, যে বিষয়ে বলছিলাম, বাড়াবাড়ির পরিণাম যে ক্ষতি হয় এটা আমাদের রসুল নিজে দেখিয়ে গেছেন। সবচেয়ে কঠিন যুদ্ধ ছিল খায়বারের যুদ্ধ, সর্বশেষ দুর্গ নিয়াম, দুর্গ বিজয়ের দিন, যুদ্ধ কোনো সিদ্ধান্তে আসতেছে না, বনু সাকিব গোত্রের কঠিন দৃঢ় দুর্গটা, এটাকে জয় করলেই পতন হয়ে যাবে। আল্লাহ রসুল সকালে বললেন, আজকে আমি যার হাতে ঝান্ডা দিব ইনশাআল্লাহ আল্লাহ পাক তার হাতে বিজয় দান করবেন। ওমর বলছেন, আমরা সবাই তাকিয়ে আছি, দেখি আজকে ফজরের পরে আল্লাহ রসুল কার হাতে ঝান্ডা দেন, কিন্তু দেখলেন যে আল্লাহ রসুল যাকে খুঁজছেন মনে মনে তাকে পাওয়া গেল না। সে যে বললেন, আলী কোথায়? সবাই বলছে, আলী তো আসেনি, অসুস্থ, তাই নাকি? ডেকে নিয়ে এসে বাড়ি থেকে নিয়ে আসালো, কাছে বসলো, কি হয়েছে আলী? বলে, আমার চোখের অসুখ হয়েছে, আমি চোখ মেলতে পারছি না, মুখ থেকে থুতু দিয়ে চোখ বলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল। এই নাও ঝান্ডা, চলে যাও জেহাদে। সবাই স্তম্ভিত, অসুস্থ আলীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে ঝান্ডা দান করলেন, আর আমরা প্রস্তুত হয়ে আছি নেওয়ার জন্য, কিন্তু আল্লাহ রসুল আমাদেরকে দিলেন না, ব্যাপার কি? এবার কমান্ডিং অথরিটি হিসেবে তিনি বিদায়ী নসিহত করছেন, হে আলী, মনে রেখো যুদ্ধের শুরুর পূর্বে তুমি তাদেরকে আল্লাহর পথে দাওয়াত দাও। মনে রেখো, আমরা দায়ীর আল্লাহ, আমরা যুদ্ধ করতে আসিনি দুনিয়ায়, আমরা এসেছি মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য। মানুষ হামলা করে বলে আত্মরক্ষার স্বার্থে আমরা যুদ্ধ করছি? মনে রেখো, লাই ইয়াহদি আল্লাহ বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হামরান নিয়া, যদি তোমার এই দাওয়াতের মাধ্যমে একটা লোকও যদি আল্লাহর পথে ফিরে আসে, এটাই তোমার সর্বোত্তম লালুট কোরবানি করার চাইতে বেশি নেকির কারণ হবে। বলুন সুবহানাল্লাহ। এই যে দৃষ্টান্ত আপনার সামনে, এটাকে শান্তিপ্রিয়তার বক্তব্য হলো না যুদ্ধপ্রিয়তার বক্তব্য হলো? নিঃসন্দেহে শান্তির আহ্বান এটা। আমাদের রসুলকে কত ভাষা মানুষ গালি দিচ্ছে আজকে, এগুলো ইতিহাসকে জানা না বলি এখন গালি গালাস করে সবাই। যুদ্ধ হচ্ছে, এক পর্যায়ে আল্লাহ রসুল বলেন, আলী ব্যাক করো। কেন? এখন তো সিদ্ধান্ত হয়নি, পরিণত হয়নি, আমাদের বিজয় লাভ হয় নাই। আল্লাহ রসুল বলতে, আমার বিজয়ের দরকার নাই, বিজয় মানে আরো হতাহতের কারণ ঘটবে, চলো। সে সবাই তো অপমানজনক একটা বিষয় না? সবাই বলছে, হে আল্লাহ রসুল, যদি আমাদের ফিরে যেতেই হয় অন্তত আপনি বদদোয়া করে যান এদের জন্য, কারণ ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। হ্যাঁ, আল্লাহ রসুল বললেন, হ্যাঁ আমি দোয়া করছি, কি? আল্লাহুম্মা হাদি সাকীফান ওয়া আতি বিহিম, আল্লাহ তুই সাকীফ কমকে হেদায়ত করো এবং তাদেরকে আমার কাছে নিয়ে আসো। হেদায়ত করবে, দোয়া হচ্ছে বদদোয়া করার জন্য, সবাই দাবি, বদদোয়া না করে সদদোয়া করে দিলেন, লাভ হলো এই আলহামদুলিল্লাহ এক বছরের মধ্যেই সাকীফের ধল ধরে সব ইসলাম কবুল করে মদিনায় গিয়ে হাজির, বিনা যুদ্ধে জয়। এগুলো ইতিহাস আমাদের সামনে ভাসতেছে। ইসলাম সবসময় শান্তির দিকে মানুষকে আহ্বান জানায়, কখনোই বাড়াবাড়িকে পছন্দ করেন নাই। ইহুদি ধ্বংস হয়েছে, নাসারারা ধ্বংস হয়েছে, এই কারণে এখনো তারা বাড়াবাড়ি করে যাচ্ছে সারা পৃথিবীতে, যত মিথ্যাচার, যত সত্যকে মিথ্যা বানানোর টেকনিক, যত মিথ্যা গোয়েবলসীয় মিডিয়া, সব তাদের হাতে। ফলে একটা ভালো মানুষকে অপরাধী বানাচ্ছে রাতারাতি। আমার মতো মানুষকে বলা হয়েছে, কতই আপনারা জানেন ইতিহাস, ভুলে গেছেন 2005 ঘটনা? আমি নাকি 38 ইন্ডিয়া গেছি 2 বছরের মধ্যে, কত বড় মিথ্যাচার করেছে এই ছোট মিডিয়াগুলো, কত যে কি বলেছে। আল্লাহ পাক তাদের হেদায়াত করুক, আমরা কারো বদ্ধ করি নাই, আল্লাহ ফয়সালা করেছেন আরো করবে। আজও ওই নীতির উপরে আমাদের চলতে হবে, আর নইলে আমাদের ধ্বংস অনিবার্য। আল্লাহ কখনোই বাড়াবাড়িকে পছন্দ করেন না। বাংলাদেশে একটার পর একটা ট্র্যাজেডি ঘটতেই আছে। 24 এপ্রিল সাভার ট্র্যাজেডি ঘটল, 5ই মেতে শাপলা ট্র্যাজেডি হল। বাংলাদেশ যেন একটা ট্র্যাজিক ল্যান্ড, একজন এক একভাবে ব্যাখ্যা দিচ্ছে, যারা যেদিকে চিন্তা করেন তারা সেদিকে ব্যাখ্যা দেন। প্রত্যেকের পক্ষে যথেষ্ট প্রমাণ আছে, প্রত্যেকেই নিজের বক্তব্যটাকে জনগণের কাছে বিশ্বস্ত প্রমাণ করার জন্য নানা রকম যুক্তি তুলে ধরছেন, আমরা ওগুলোর মধ্যে ঢুকব না। আমরা দেখছি এর মৌলিক কারণ হচ্ছে বাড়াবাড়ি। যদি বাড়াবাড়ি না হইতো তাহলে কশ্চিন কালও এটা হইতো না। শান্তিপূর্ণ কোনো বিষয়ে মানুষ কখনোই মানুষকে হত্যা করে না। বিগত দিনে যেটা সত্য ছিল এ যুগেও সেটা সত্য। অতএব সবার কাছে আমাদের অ্যাপিল থাকবে, বাড়াবাড়ি থেকে দূরে থাকুন। ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স, হিংসা হিংসা আনয়ন করে। এসে গেছে ভায়োলেন্স, আগুন ধরে গেছে, আগুন নিভানোই হবে আলামদের দায়িত্ব, আগুন গরম করা নয়। রাজনৈতিক নেতারা সুযোগ খোঁজে আগুন দেওয়ার জন্য, এর মূল সমস্ত অশান্তির মূলেই হলো এই রাজনৈতিক নেতারা, সে যে দলের হোক না কেন। যারা সেরে ক্ষমতার লোভে কাজ করে, যারা সেরে ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করে, তারা যত বড় মানুষ হোক না কেন, কাউকে আমরা তোয়াক্কা করব না, প্রত্যেকেই দায়ী। জন্য আমরা বারবার বলেছি কে কত জনপ্রিয়তা লাভ করছে, হাদিসে একটা অন্তত মেনে চলো, দলের নাম নিও না, প্রার্থী হয়েও না, ছেড়ে দাও নির্বাচন কমিশনকে, তারাই 5-6 জন নাম দিক, হে বাংলার জনগণ বলো তোমরা কাকে তোমাদের নেতা হিসেবে চাও। তার আগে নির্বাচন হতে হবে, হে বাংলার মানুষ তোমরা ইসলামী খেলাফত চাও না ধর্মনিরপেক্ষ শাসন চাও। বাংলাদেশের মানুষ ইসলামপতি, তারা কখনোই ধর্মনিরপেক্ষ নয়, তারা ধর্ম নিয়ে বেঁচে থাকে, তারা জীবন দেবে কিন্তু ধর্ম ছাড়তে প্রস্তুত নয়। এই ধর্মের মানুষের দেশের উপরে জবরদস্তি করে ধর্মনিরপেক্ষ নাস্তিক্যবাদী শাসন চাপিয়ে দেবে, এটা কশ্চিনকালে কোনো মানুষ বরদাস্ত করবে না। যদি শান্তি পেতে চাও, হে নেতারা সাবধান থাকো, যতদিন তোমরা এই সমস্ত অশান্তির পথে চলবে ততদিন এখানে শান্তি আসবে না। দায়ী তোমরাই, উভয় পক্ষই দায়ী। উস্কে দেওয়ার কাজ তোমার, শয়তানের কাজটা তোমরা করো, কারণ ছেলেবিলে রক্ত গরম, ওদের খালি উস্কে দেওয়াই তোমাদের কাজ। নিজেরা তো কিছু হবে না, গায়ে তো আঁচড়ও লাগবে না, খালি ফটো তোলা কাজ তোমাদের। অসংখ্য মানুষের মৃত্যুর জন্য, অকাল মৃত্যুর জন্য দায়ী তোমরা রাজনীতিকরা। যত বড় নেতা নেত্রী হও, আল্লাহ পাকের সামনে একদিন হাজির হতে হবে। আমি আকুমুন নাস লিরাব্বিল আলামিন, সেদিন সাবধান হও, প্রস্তুত হও, কি জবাব তোমরা দিবে। আমরা আজকে কিছুই বলবো না, আমাদের যাবতীয় অভিযোগ রইল আল্লাহর কাছে। আল্লাহ তুমি এদেশের মানুষকে, এদেশের নেতৃবৃন্দকে তোমার পথে হেদায়ত দান করো, এর বেশি কিছুই বলার নাই। চূড়ান্ত বাড়াবাড়ি হয়েছে, ইসলাম কখনোই বাড়াবাড়ি সমর্থন করে না। আমাদের দায়িত্ব কি যদি বলেন তো, আপনাদের আমাদের দায়িত্ব কি? দায়িত্ব একটাই, আমরা আমাদের সরকারের কাছে আমাদের অবস্থানটা তুলে ধরব, হে সরকার আমরা এটা চাই। আজকাল মিডিয়ার যুগে সব কথাই সরকারের কাছে পৌঁছে যায়, কোনো সমস্যা নাই। আমরা সেটা বলেছি বক্তব্যের মাধ্যমে, লেখনীর মাধ্যমে, সাংগঠনিক মাধ্যমে, যতগুলো ভদ্র এবং বৈধ পন্থা আছে আমরা সবই করেছি, এবং করা উচিত সবার জন্য, এটা আমাদের ধর্মীয় দায়িত্ব। না করলে আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাব, যেটা আমরা এই হাদিসটা আগেও আপনাদের শুনিয়েছি, আজও শুনিয়াচ্ছি। উম্মে সালামাত রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সায়াকুনু আলাইকুম উমারা তারিফুনা ওয়া তুনকিরুনা ফামান কারিহা ফাকাদ বারিয়া ওমান আনকারা ফাকাদ নাজা ওমান রাদিয়া ওয়া তাবা ক্বালু আফালা নুকাতিলুহুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা লা মা সাল্লাউ লা মা সাল্লাউ রাওহু মুসলিম। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে দেখো, আমার মৃত্যুর পরে তোমাদের সামনে অনেক অনেক শাসক আসবে, যাদেরকে অনেক কাজ তোমরা ভালো মনে করবে, অনেক কাজ তোমরা অপছন্দ করবে। শাসকদের অপছন্দনীয় কাজকে যারা অপছন্দ করবে তারা দায়িত্বমুক্ত হয়ে যাবে, শাসকদের অপছন্দনীয় কাজকে যারা প্রতিবাদ করবে, আনকারা ইনকার করবে, ফাকাদ বা ইশফাকা নাজা, সে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। আর সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রসুল, আমরা কি ওই সমস্ত শাসকদেরকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলে দেব না, আফলা নুনা বেজুহুম, অথবা তাদের বিরুদ্ধে কি যুদ্ধ করব না? কাল আল্লাহ, এটা করো না, মা সাল্লাহ যতক্ষণ তারা সাল্লাহ আদায় করে। অন্য হাদিসে আসছে, তোমার পিঠের চামড়া যদি তুলে নেয় তথাপি তুমি তার বিরুদ্ধে বিদ্রোহ করো না। অন্য হাদিসে আসছে, ও তু হক্কা মাসাল্লাহ হক্কাকুম, ওই জালেম সরকারকে তার হক দিয়ে দাও আর তোমার হক আল্লাহর কাছে চাও, তথাপি তুমি বিদ্রোহ করো না। আল্লাহ রসুল্লাহ এই হাদিসগুলি কি আলেমরা জানেন না? বুখারী শরীফ জীবন ভরি পড়াচ্ছেন, এই হাদিসগুলি শোনেননি আপনারা কখনো? কেয়ামতের মাঠে দুদল লোক নাজাত পাবে, দুদল লোক জাহান্নাম যাবে, তার বৈশিষ্ট্য আল্লাহ পাক বলছেন সূরায় নাজিয়াতের শেষ দিকে, ইয়াউম ইয়াতাযাক্কারু ইনসানু মা সাআ ওয়া বুরিজাতিল জাহীমু লিমান ইয়ারা ফাআম্মা মান তাগা ওয়া আসরাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহীমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এখানে জাহান্নামীদের দুটো বৈশিষ্ট্য আল্লাহ পাক বলছেন, জান্নাতীদের দুটো বৈশিষ্ট্য বলছেন, মুখস্থ রাখবেন। জাহান্নামীদের দুটো বৈশিষ্ট্য কি? ফাআম্মা মান তাগা, যারা দুনিয়াতে বাড়াবাড়ি করেছিল, অবাধ্যতা করেছিল, আসরাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়াবি স্বার্থকে অগ্রাধিকার দিয়েছিল, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, সেদিন জাহান্নাম তার ঠিকানা হবে। ওয়াআম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আর যে ব্যক্তি দুনিয়াতে তার প্রতিটি পদে পদে আল্লাহকে ভয় করেছিল, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া, এবং খেয়াল খুশির গোলামি করা থেকে নিজেকে বিরত রেখেছিল, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তার ঠিকানা হবে। এই দুটা বৈশিষ্ট্য জান্নাতীদের, দুটা বৈশিষ্ট্য জাহান্নামীদের। প্রত্যেক ভাইকে মুখস্থ করে রাখা ভালো, সর্বত্রটা সত্য, যেটা আখেরাত সত্য ওটা দুনিয়াতে সত্য। আজকে পৃথিবীর কত মনে আসে, 1400 হিজরি, এটা কত, 1434 হিজরি না, 34 বছর আগে কাবা গৃহে যে ধ্বংসযজ্ঞ চলেছিল, ভুলে যাওয়া ঠিক হবে না। সেদিন সৌদি সরকারের কিছু কাজকর্মের বিরুদ্ধে আমরা পড়েছিলাম, সেই সময় টেলিভিশন চালু করার বিরুদ্ধে কিছু দিনদার পরেজগার মানুষ কাবা গৃহে প্রবেশ করে ধ্বংসযজ্ঞ শুরু করেছিল। যারা হজে গেছেন তারা দেখছেন, সরকার কত পয়সা ব্যয় করে এখন মানুষ হাজিদের একটু স্বস্তি দেওয়ার জন্য সুন্দর করে গড়ে তুলেছে কাবা বলে মসজিদ হারামটাকে, ভেঙ্গে চুরিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে। বাধ্যই সৌদি গভর্নমেন্ট সেদিন গুলি চালিয়েছিল, 400 হাজি নিহত হয়েছিল, হজের পরের ঘটনা এটা। বাড়াবাড়ি পরিণত কোনো কালে ভালো না, এর আগেও অনেকে এগুলো করে গেছে, এমনকি বাতিল ইয়েতে কাবাগৃহ থেকে হাজির আসাদ উঠে নিয়ে চলে গেছিল, দীর্ঘ 22 বছর পর্যন্ত অন্য জায়গায় চলে গেছিল, আবার নিয়ে এসছে। যাই হোক, বহু এরকম হিংসাত্মক ইতিহাস আছে। হাজরাত বিন ইউসুফ 73 হিজরিতে কাবাগৃহ গুঁড়ো করে দিয়েছিল এবং সেখানে আব্দুল ইবনে জুবায়েরকে ফাঁসিতে ঝুলিয়েছিল, এত কিছু করেছে, এই বাড়াবাড়ি পরিণাম। আব্দুল ওমরকে বলা হলো, হে আব্দুল ওমর, আপনি ওমরের ছেলে, আপনি কেন এই ফিতনার সময় বসে আছেন? আব্দুল ওমর বলল, দেখো, এমনাউনি দম আখি, আমার ভাইয়ের রক্ত আমাকে নিষেধ করছে যুদ্ধে যেতে। বলে কেন? বলে আমরা যখন আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করেছি, কুফর ও শিরকের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আর তোমরা যুদ্ধ করছো রাজনৈতিক কারণে, একে এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে, তোমাদের এই ফিতনা, আর কোরআন জেলা তাকুনা ফিতনা আছে, ওই ফিতনার এই ফিতনা এক নয়। বুখারী শরীফ খুলুন, পড়ে দেখেন, এগুলো অবশ্যই আপনি মুনকারের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, তারপরে লিমিট থাকতে হবে, লিমিটের বাইরে গেলে কিন্তু আল্লাহ বরদাস্ত করবে না, সেটাই হচ্ছে। আমরা সকল পক্ষকে অবশ্যই সহনশীল হওয়ার আবেদন জানাব, সরকার যেহেতু সবচেয়ে ক্ষমতাশালী, তাকে সবচেয়ে বেশি সহনশীল হতে হবে। যে কাজ হয়ে গেছে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হয়ে গেছে, যদিও মিথ্যা এবং সত্যের মাঝখানে আমরা পড়ে আছি, কোনটা সত্য আমরা জানতে পারছি না, আমরা অবিশ্বাসের চোরাগলির মধ্যে হারিয়ে যাচ্ছি। সরকার বলছেন কেউই মরেনি, আর অন্যরা বলছেন যে হাজার হাজার মরেছে, এই সত্য মিথ্যা যাচাই আজকে না করতে পারলো, আজ হোক কাল হোক ইনশাআল্লাহ সত্য প্রকাশিত হবেই, কোনোদিন সত্যকে কেউ চাপিয়ে রাখতে পারবে না। এবং এটাও ঠিক, জালেমকে আল্লাহ কখনোই বরদাস্ত করেন না। যারাই জুলুম করেছেন আল্লাহ পাক তাদের ফলাফল ইহকালেও দিবেন পরকালেও দিবেন, দুবার তাদের আল্লাহ শাস্তির সম্মুখীন হতে হবে। সাবধান হয়ে যান, আল্লাহ শক্তির সামনে কারো শক্তির তিন পাশা মূল্য নাই। আল্লাহ পাক আমাদের দেশকে শান্তির দেশে পরিণত করুন, আমিন। গত জুমাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছিলাম সাভার ট্র্যাজেডিতে যাওয়ার জন্য। এখানে আয়াতটার একটু ব্যাখ্যা দিয়ে দিই, আল্লাহ পাক এখানে একটু ব্যাখ্যা দিয়ে ইহুদিদের চরিত্র, কদ্দাল্লু মিন কবলু, ইতিপূর্বে যারা পথভ্রষ্ট হয়েছিল ওরা কিন্তু তাদের ইত্তেবা করেছিল, তো আমরা যেন ওই পথভ্রষ্টদের ইত্তেবা না করি। ভাষাটা চেয়ে শুধু নেতাদেরকে আল্লাহ পাক বলছেন না, আমাদেরকে বলছেন, যেহেতু দায়িত্বটা আমাদের, আমরা যদি না যাই কিছুই হবে না দেশ। নেতারা কখনোই জীবনের রিস্ক নিয়ে সামনে যাওয়ার মধ্যে রাখবেন, রিস্ক নেবে কর্মীরা। কর্মীরা যদি দিনদার হয় আল্লাহকে ভয় করে সামনে যাবে না। এই জন্য আপনারা খেয়াল করে দেখেছেন আমরা অত্যন্ত ধীর মাথায় আমরা এখানে মোকাবেলা করেছি, আমরা বলেছি 13 দফা দাবি অত্যন্ত চমৎকার, আমরা এই দাবিগুলোর সঙ্গে ঐক্যমত পোষণ করি, কিন্তু কোন দল বা দলের কর্মসূচিকে সমর্থন করি নাই। কথা বুঝতে পারছেন তো? আজও সে কথা বলে যাচ্ছি, এখন তো বাস্তবতা আপনারা বুঝতে পারছেন। এই তিক্ত বাস্তবতা হতে পারে যেহেতু পিছনে ইতিহাস আমাদের জানা আছে, বর্তমান যারা নেতৃত্ব তাদেরকেও অনেককে আমরা চিনি, সেজন্য আমার ভয় হচ্ছিল যে কোনো সময় এরা পথভ্রষ্ট হবেই এবং বাড়াবাড়ি করবেই, এবং সেটি করে ফেলেছে, পরিণাম যা হত্যা হয়েছে। আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন সকল পক্ষকে বাড়াবাড়ি থেকে বিরত হওয়ার তৌফিক দান করেন, আমিন। সাভার ট্র্যাজেডিতে আমরা গিয়েছিলাম, যখন এখান থেকে বেরিয়েছি আপনাদের বলেছিলাম এক পয়সা আমার পকেটে নাই পয়সা দেন, বলেছিলাম না? শুক্রবারে বলেছি, সোমবার রাত্রে নাইট কোচে চলেছে ঢাকাতে, এবং 30 তারিখে আমরা দুপুরে পৌঁছেছি সাভারের সেই মূল রানা প্লাজাতে এবং এনাম মেডিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এবং রাত্রিবেলা গেছি ঢাকা পঙ্গু হাসপাতালে। এই সব জায়গায় আলহামদুলিল্লাহ আমরা নিজেরা আপনাদের দেওয়া টাকাগুলো হাতে হাতে পৌঁছে দিয়েছি, বেডে গিয়ে রোগীদের হাতে দিয়ে এসেছি। এটি আমাদের সবচেয়ে বড় বড় সান্ত্বনা। ইনভেলপে ভরে যে যেমন, সে চেহারা তো দেখা যাবে না, নিয়ে এসেছি সব ছবিগুলো, যদি কারো ইচ্ছা তাহলে মার্কেটকে দেখে আসতে পারেন। দুখানা পা নেই, মেয়েটি শুয়ে আছে কাতরাচ্ছে, এই দৃশ্য মনে মনে কল্পনা করুন, জলজান্ত একটা মেয়ে 20-25 বছর বয়স, দুখানা পা নেই, কল্পনা করা যায়? একটা পা নেই, কারো একখান হাত নেই, কারো দেহটা একদম চেপে গেছে, একটা পুরুষ মানুষ দাড়ি সাদা হয়ে গেছে, কথা বলতে পারছে না, বুকের উপরে এমন করে চাপ সৃষ্টি হয়েছে মনে হয় বুকের পাঁজরে হাড় বোধহয় ভেঙে চেপটে গেছে। আমি তার মাথা হাত দিয়ে দোয়া করলাম, আল্লাহ যে আল্লাহ আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়েছেন, ইনশাআল্লাহ সেই আল্লাহ আপনাকে দ্রুত সুস্থতা দান করবেন। কথা আমার বলাও শেষ, লোকটা ভেবে ভেবে কান্দে, চোখ ঝরঝরে পানি পড়তে শুরু করলো। ওই সময় গিয়ে তাকে সান্ত্বনা দেওয়া যে কত জরুরি, টাকা তো বহু লোকে দিতে পারে, কিন্তু মাথায় হাত দিয়ে দোয়া পড়া সান্ত্বনা দেওয়ার লোকের সংখ্যা তো বাংলাদেশে খুবই কম, তাই না? সেটা আমরা করেছি এনাম মেডিকেলে, 8 তলা, 1 বিঘা জমির উপরে এই কলেজটা, 8 তলা মানে 8 বিঘা, পুরা ফ্লোর গুলো সব ঠাসা রুগী দিয়ে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছিলেন, প্রত্যেক রুগীর কাছে কাছে আমরা গিয়েছি, তাদেরকে সান্ত্বনা দিয়েছি, তাদের টাকা হাতে হাতে পৌঁছে দিয়েছি। এরপরে উপজেলা কমপ্লেক্সে গেছি, কমপ্লেক্সের চিফ মেডিকেল অফিসার অত্যন্ত সম্মান করলেন। আমি বললাম, ভাই আপনার এই আহত নিহতদের পুরো তালিকা এবং মোবাইল নম্বর সহ যে রেজিস্টার আপনার আছে সরকারি, এর একটা ফটোকপি আমাকে দেন। লোকটা আমাদের তাকিয়ে খুশি হয়ে বলছে, স্যার ফটোকপি কারণ আস্তটা পুরো নিয়ে চলে দেন, আমি আবার নতুন করে বানাবো। এত সম্মান ব্যথাটা করলো, ওইটা নিয়ে এসছি আমরা। আমরা এখন চিন্তা করি, ও সেখানে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়া ভালো, রানা প্লাজার সামনে দাঁড়িয়ে দুর্গন্ধযুক্ত আবহাওয়ার মধ্যে আসলে সহ্য করা যায় না। সেখানে বলে আসছিলাম, হঠাৎ করে আল্লাহ পাকের পক্ষ থেকে মুক্তি বেরিয়ে গেছে, এবং সেটা সবে অত্যন্ত খুশি হয়ে গ্রহণ করেছে, আপনাদেরকে শোনাচ্ছি। বলেছিলাম এইখানে স্মৃতিস্তম্ভ করার প্রস্তাব হচ্ছে, কেউ মসজিদ বানানোর প্রস্তাব দিচ্ছেন, আর আমরা বলছি স্মৃতিস্তম্ভ হবে না, মসজিদ হবে না, এখানে হতে হবে এই রানা প্লাজার পুরা মাটির এবং দশতলা বিল্ডিং বানিয়ে তার মালিকানা দিতে হবে ওই নিহত এবং আহত শ্রমিকদের উত্তরাধিকারীদেরকে, কথা ঠিক বলে নেই? এবং এই বিল্ডিং এর যত আয় হবে সমস্ত আয় ওই পরিবার বর্গের ভরণ পোষণের জন্য ব্যয়িত হবে। হে সরকার, দশতলা বিল্ডিং বানিয়ে দাও। তারপরে বলেছি সরকার যদি ফান্ডে টাকা না থাকে বলে দাও জনগণের কাছে যে তোমরা এই দশতলা বিল্ডিং বানিয়ে দাও, আমরা আহলে জান্নাত বাংলাদেশের পক্ষ থেকে দশতলা বিল্ডিং এর একটা ফ্লোরের দায়িত্ব আমি আজকে ঘোষণা করে যাচ্ছি, আমরা দায়িত্ব গ্রহণ করলাম, আমরা নিজেদের টাকাতে বানিয়ে দেবো ইনশাআল্লাহ। এবং সঙ্গে সঙ্গে আমাদের সাভার উপজেলা সংগঠনকে বলে আসছি ইমিডিয়েট ব্যানার লেখো এখানে টাঙিয়ে দাও, টাঙিয়ে দেওয়া হয়ে গেছে পরের দিনেই, বলে দিয়েছি সাভার এই রানী কি বলে ওটাকে রানা প্লাজার এই জমির মালিকানা পূর্ণ মালিকানা এই নিহত আহত শ্রমিকদের পরিবারদেরকে দিতে হবে এবং এইখানে সরকারি খরচে দশতলা বিল্ডিং বানিয়ে দিতে হবে। এবং ওখানে ব্যানার লিখে ওইখানে টাঙিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি, রানা প্লাজার সামনে একটা, এনাম মেডিকেলের সামনে একটা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটা, আহলে জান্নাত বাংলাদেশ সাভার উপজেলা এইভাবে দিয়ে আসছে আমরা। এবং ওটা আমরা ইন্টারনেটও ছেড়ে দিয়েছি এবং এরপরে আমাকে ওই পঙ্গু হাসপাতালে ডাক্তার সাহেব বললেন স্যার এখন বহু লোক টাকা দিচ্ছে, এখানে আর টাকা দেবেন না, বরং নিহত যে পরিবারগুলো বাড়ি চলে গেছে যারা আমাদের সামনে নাই তাদের অসহায় পরিবারদের যাদের কোনো অবলম্বন নাই তাদেরকে আপনারা সাহায্য করুন। পরামর্শটা আমার খুব ভালো লাগলো, বলে স্যার আজকেই পার হেড একটা আহত রোগী ২৫,০০০ টাকা পাইছে। তার মানে বলি একটা সংগঠন ২৫,০০০ টাকা দিয়ে গেছে, আমার রোগী মানে ৭৫ জন, তাই ভাগ করে দিছি, চিন্তা করেন, তার তো আর দরকার নেই। এখন আমরা চিন্তা করি, আজকে আমরা আমাদের বৈঠক ছিল, আমরা সিদ্ধান্ত নিয়েছি স্থায়ী ত্রাণ তহবিল খুললাম, ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নিলাম, আপনারা দান শুরু করে দেন, এই দানগুলো থাকবে এবং আমরা বহু লোকের ছবি শহর সব ঠিকানা মোবাইল নম্বর সব নিয়ে আসছি, এইগুলো দিয়ে সেখানে আমরা যাব, তাদের যাদের পরিবারে হয়তো একটা পুরুষ লোক বেঁচে আছে, বাকি মহিলা অধিকাংশ মহিলা গার্মেন্টস শ্রমিক, হয়তো স্বামী বেঁচে আছে, যদি সত্যিকার নিডি হয় দেখা যায় সবাই নিডি ধরে নেন, কারণ গার্মেন্টস থেকে বড় লোক যায় নাকি, তাদের হয়তো একটা ভ্যান কিনে দিলাম, হয়তো একটা রিক্সা কিনে দিলাম, বা যদি কোনো পুরুষ লোক মরে গেছে স্ত্রী বেঁচে আছে তাকে একটা সেলাই মেশিন কিনে দিলাম, বা স্বামী স্ত্রী দুজনই শেষ বাচ্চা বেঁচে আছে বাচ্চাদের লেখাপড়ার দায়িত্ব আমরা গ্রহণ করলাম সংগঠনের পক্ষ থেকে, এই চিন্তাটা আমরা এখন নিয়েছি। এই সাদকায় জারিয়ে আপনারা হাত অব্যাহত রাখুন, এইগুলো আমরা এখন ঠিকানা সংগ্রহ করে করে সেখানে আমাদের কর্মীদের পাঠিয়ে যথাস্থানে যাতে পৌঁছে যায় দানটা আমরা সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে মানুষকে সেবা করার তৌফিক দান করেন। মনে রাখবেন সবাই আদমের সন্তান, সবারই বাপ মা একই আদম এবং হাওয়া, সবার দেহে আদমের রক্ত প্রবাহিত, মুসলিম হোক আর অমুসলিম হোক সবাই এক আদমের সন্তান, সবাইকেই আমাদেরকে মানুষ হিসেবে ট্রিট করতে হবে এবং সবার কাছেই আমাদেরকে সমবেদনা নিয়ে সহমর্মিতা নিয়ে এগিয়ে যেতে হবে। আল্লাহ দেখছেন আপনার আমার অন্তরে খবর, ইনশাআল্লাহ এই সমবেদনার বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে উত্তম জাযা দান করবেন। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানা ফি আউনি আখিহি কানাল্লাহু ফি আউনিল আবদ ইন্নাল আবদা ফি আউনিল ইন্নাল্লাহ ফি আউনিল আবদ মা কানাল আবদ ফি আউনি আখিহি রাওয়াহু মুসলিম। আল্লাহ বান্দার সাহায্য যতক্ষণ থাকেন ততক্ষণ বান্দা আরেক বান্দার সাহায্য থাকে। যারা নিহত আহত তারাই কি আজকে সবচেয়ে উত্তম বান্দা নয়? আজ তারাই সবচেয়ে বড় আকাঙ্ক্ষী। আজকে সকাল 10:30 পর্যন্ত 1,014 জনের লাশ উদ্ধার হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক খবর গতকালকের, যে দুটা লাশ পাওয়া গেল ঘাটা এখনো গরম, মরে গেছে বোধহয় মাত্র 3-4 ঘন্টা আগে। যদি প্রথম থেকে এই উদ্ধার অভিযান চালানো যেত বিদেশি সহযোগিতায়, এত মানুষের লাশের চেহারা আছে বাংলাদেশ দেখতো না, এতে বাংলাদেশ ইতিহাসে একটা কলঙ্ক তিলক হয়ে গেল। যাই হোক, এই তো আমরা তো কিছু ক্ষমতা নাই, নেতৃবৃন্দ যারা আছেন আমাদের দেশের সরকার তারা এগুলো যদি হয়তো ভাবছিলেন যে এত মরবে না, তো ধারণা তাদের ভুল ছিল, উচিত ছিল বিদেশি সহযোগিতা নেওয়া, হয়তোবা আরো কিছু মৃতের সংখ্যা কম হতো, যেটা হওয়ার তো হয়ে গেছে। এবার আমি আপনাদের হাদিস শুনিয়ে দিই, যারা মারা গেছেন তাদের উত্তরাধিকারীদের উদ্দেশ্যে বলছি। জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ-শাহাদাতু সাবউন সাওয়াল কাতলু ফি সাবিলিল্লাহ আল মাতউনু শাহীদুন ওয়াল গরীক শহীদুন ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদামে শহীদুন ও সাহেবু জাতিল জামবে শহীদুন ওয়াল মাবতুনু শহীদুন ও সাহেবুল হারীকে শহীদুন ওয়াল মারআতু তামুতু বি জুমআইন শহীদুন রওহ মালিক ওয়া আবু দাউদ আন নাসাঈ বি ইসনাদিন হাসান বি সহীহ বি শাওয়াহিদিহি কামা ক্বালা আল শাইখ আল বানী রাহিমাহুল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মনে রেখো হে আমার উম্মত, আল্লাহর রাস্তায় যারা সরাসরি যুদ্ধে শহীদ হয়েছে তাছাড়াও আমার উম্মতের মধ্যে সাত রকম শহীদ আছে। যদি সে ইমানের হালাতে মৃত্যুবরণ করে তাহলে সে অবশ্যই শহীদের মর্যাদা পাবে। এক, আল মাতউন ও শহীদুন, প্লেগ মহামারীতে যারা মৃত্যুবরণ করে, কলেরা ডায়রিয়া পক্স অনেক সময় হয় না, একেবারে ব্যাপক হারে, এই মহামারীতে যদি কেউ মৃত্যুবরণ করে সে আমার উম্মত যদি হয় এবং সে যদি দিনের পরে থাকে, সে যদি আল্লাহকে বিশ্বাস করে ইমানদার হয়ে মরে, সে শহীদ হবে। ওয়াল গরীক শহীদুন, জাহাজ ডুবি লঞ্চ ডুবি বাংলাদেশে হতেই আছে, যদি কোনো ইমানদার ব্যক্তি ডুবে মরে যায়, পুকুরে ডুবুক আর নদীতে ডুবুক, মনে রেখো সে শহীদ হবে। ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদামে শহীদুন, যে ব্যক্তি ভূমি ধসে চাপা পড়ে নিহত হলো সেও শহীদ হবে। বলুন, এই হাদিসটাকে রানা ফেলাজে খাটছে না এখন, একেবারে বাস্তব একেবারে। সাহেব ও জাতিল জম্বে শহীদুন, কঠিন রোগ, যে রোগ সারে না, আজকাল যুগের ক্যান্সার ধরতে পারেন আপনি, এই ধরনের কোন মেয়েদের কিছু এরকম শিরা গঠিত রোগ আছে, লিউকোরিয়া টাইপের মারাত্মক মারাত্মক কিছু রোগ আছে যেগুলো কোনো ডাক্তার আজ পর্যন্ত ওষুধ ভেঙে পারে নাই, এই ধরনের কঠিন রোগে যারা মৃত্যুবরণ করে আমার উম্মতের মধ্যে তারাও শহীদ হিসেবে আল্লাহর কাছে সম্মানিত হবে। আল মাবতুন ও শহীদুন, পেটের অসুখে যদি কেউ মারা যায়, পেট ফুলে মারা যায়, তারাও শহীদ হবে। ও সাহেবুল হারিকে শহীদুন, আগুনে পুড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ হবে। যে তাজরিন গার্মেন্টসে 109 জন শ্রমিক আগুনে পুড়ে লাশ তো পাওয়া যায়নি, একেবারে ছাই হয়ে গেছে, ইনশাআল্লাহ এই হাদিসের আলোকে তারাও শহীদের মর্যাদা পাওয়া, যদি নাকি তারা আল্লাহকে বিশ্বাস করে ইমান হাত দুনিয়াতে বিদায় হয়ে থাকে। আমরা দোয়া করছি আমাদের যেসব ভাই বোনেরা রানা প্লাজায় স্পেকট্রাম গার্মেন্টসে তাজরিন গার্মেন্টসে এমনি করে বিভিন্নভাবে অসহায়ভাবে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তুমি তাদের ইমানের কারণে তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করো। আল্লাহুম্মা আমিন। পরিশেষে সবাইকে বলবো, এই সমস্ত অভাগা অসহায় মানবতার দিকে আপনারা এগিয়ে আসুন, আল্লাহ পাক আপনাদেরকে খালি হাতে ফিরাবেন না, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ পাক অসংখ্য দানে বিভূষিত করবেন, জান্নাতুল ফেরদাউস আপনার জন্য আল্লাহ পাক খোলা রাখবেন, কোনো মানুষকে ঘৃণা করবেন না, হতে পারে সে বেনামাজি কিন্তু সে যদি আল্লাহ বিশ্বাস করে অবশ্যই সে আমার ভাই, আদমের সন্তান সবাই আমার ভাই। আসুন সবাই আমরা এগিয়ে যাই, আল্লাহ পাক আমাদের সবাইকে তার দিনের স্বার্থে তার বান্দাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।